بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে তাসীম মিম তাসীম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين ورا مؤمن হইতে سنا বলিয়া তুমি হয়তো মনকষ্টে আত্মবিনাশী হইয়া পড়িবে إن شأن ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين আমি ইচ্ছা করিলে আকাশ হইতে উহাদের নিকট এক নিদর্শন প্রেরণ করিতাম ফলে উহাদের গ্রীবা বিনত হইয়া পড়িত উহার প্রতি যখনই উহাদের কাছে দয়াময়ের নিকট হইতে কোন নতুন উপদেশ আসে তখনই উহারা উহা হইতে মুখ ফিরাইয়া নেয় فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون উহারা তো অস্বীকার করিয়াছে সুতরাং উহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত তাহার প্রকৃত বার্তা তাহাদের নিকট শীঘ্রই আসিয়া পড়িবে أَوَلَمْ يَرَوْا إِلَى الْأَرْضِ كَمْ أَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيمٍ وَهَرَا كِي زَمِنِرْ دِكِي لُكْخُ كَرَيْنَا أَمِي وَهَتَي پْرُتَّكْ پْرُكَرَرْ قَتَوْ اُدْكِرِشْتَوْ اُدْبِتْ اُدْغَتَوْ كُرِيَا چھی إِنَّ فِي ذَلِكَ لَآيَةٌ وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ নিশ্চয়ই ইহাতে আছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে নিশ্চয় তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ স্মরণ করো যখন তোমার প্রতিপালক মুসাকে ডাকিয়া বলিলেন তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও কওম ফিরআউন আলা ইত্তাকুন ফিরাউনের সম্প্রদায়ের নিকট উহারা কি ভয় করে না ক্বাল রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন তখন সে বলিয়াছিল হে আমার প্রতিপালক আমি আশঙ্কা করি যে উহারা আমাকে অস্বীকার করিবে وَيَضِيقُ صَدْرِي وَلَا يَنْطَلِقُ لِسَانِي فَأَرْسِلْ إِلَى هَارُونَ এবং আমার হৃদয় সংকুচিত হইয়া পড়িতেছে আর আমার জিহ্বা তো সাবলীল নাই সুতরাং হারুনের প্রতিও প্রত্যাদেশ পাঠাও وَلَهُمْ عَلَيَّ ذَنْبٌ فَأَخَافُ أَنْ يَقْتُلُونَ আমার বিরুদ্ধে তো উহাদের এক অভিযোগ আছে আমি আশঙ্কা করি উহারা আমাকে হত্যা করিবে قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون আল্লাহ বলিলেন না কখনই নহে অতএব তোমরা উভয়ে আমার নিদর্শন সহ যাও আমি তো তোমাদের সঙ্গে আছি শ্রবণকারী فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَا إِنَّا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ অতএব তোমরা উভয়ে ফেরাউনের নিকট যাও এবং বলো আমরা তো জগৎ সময়ের প্রতিপালকের রাসূল أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ আমাদের সঙ্গে যাইতে দাও বনি ইসরায়েলকে قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين ফিরাউন বলিল আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করি নাই, আর তুমি তো তোমার জীবনের বহু বৎসর আমাদের মধ্যে কাটাইয়াছ। এবং তুমি তোমার কর্ম যাহা করিবার তাহা তো করিয়াছ, তুমি অকৃতজ্ঞ। قال فعلتها اذا وانا من الضالين موسى বলিল আমি তো ইহা করিয়াছিলাম তখন যখন ছিলাম অনবধান। ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين অতঃপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হইলাম তখন আমি তোমাদের নিকট হইতে পলাইয়া গিয়াছিলাম, তৎপর আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করিয়াছেন এবং আমাকে রাসূল করিয়াছেন। وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করিতেছ তাহা তো এই যে তুমি বনি ইসরায়েলকে দাসে পরিণত করিয়াছ। قال فرعون وما رب العالمين ফিরাউন বলিল জগৎ সময়ের প্রতিপালক আবার কি? قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين মুসা বলিল তিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। قال لمن حوله ألا تستمعون فرعون তাহার পরিষদ বর্গকে লক্ষ্য করিয়া বলিল তোমরা শুনিতেছ তো? قال ربكم ورب آبائكم الأولين موسى বলিল তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষগণেরও প্রতিপালক। قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون فرعون বলিল তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল তো নিশ্চয়ই পাগল। قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون মুসা বলিল তিনি পূর্ব পশ্চিমের এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা বুঝিতে। قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين ফিরাউন বলিল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করিব। قال أولو جئتك بشيء مبين موسى বলিল আমি যদি তোমার নিকট কোনো স্পষ্ট নিদর্শন আনয়ন করি তবুও। قال فأت به إن كنت من الصادقين ফিরাউন বলিল তুমি যদি সত্যবাদী হও তবে উহা উপস্থিত করো। فألقى عصاه فإذا هي ثعبان مبين অতঃপর মুসা তাহার লাঠি নিক্ষেপ করিলে তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল। ونزع يده فإذا هي بيضاء للناظرين এবং মুসা হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল। قال للملأ حوله إن هذا لساحر عليم ফিরাউন তাহার পরিষদ বর্গকে বলিল এ তো এক সুদক্ষ জাদুকর। يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে তাহার জাদু বলে বহিষ্কার করিতে চায়, এখন তোমরা কি করিতে বলো? قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين উহারা বলিল, তাহাকে ও তাহার ভ্রাতাকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রহকারকদের পাঠাও। যেন তাহারা তোমার নিকট প্রতিটি অভিজ্ঞ জাদুকর উপস্থিত করে। অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হইল। وقيل للناس هل أنتم مجتمعون এবং লোকদেরকে বলা হইল, তোমরাও সমবেত হইতেছ কি? لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين যেন আমরা জাদুকরদের অনুসরণ করিতে পারি যদি উহারা বিজয়ী হয়। فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين অতঃপর জাদুকরের আশিয়া ফিরাউনকে বলিল, আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকিবে তো? قال نعم وإنكم إذا لمن المقربين ফেরাউন বলিল, হ্যাঁ তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের সামিল হইবে। قال لهم موسى ألقوا ما أنتم ملقون মূসা উহাদেরকে বলিল, তোমাদের যাহা নিক্ষেপ করিবে তাহা নিক্ষেপ করো। فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون অতঃপর উহারা উহাদের রজ্জু ও লাঠি নিক্ষেপ করিল এবং উহারা বলিল, ফিরাউনের ইজ্জতের শপথ, আমরাই বিজয়ী হইব। فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল, সহসা উহা উহাদের অলিক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল। فألقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ তখন জাদুকরেরা সিজদায় অবনত হইয়া পড়িল। قالوا آمنا برب العالمين এবং বলিল, আমরা ঈমান আনয়ন করিলাম জগৎ সমূহের প্রতিপালকের প্রতি। رب موسى وهارون যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين ফেরাউন বলিল, কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা উহাতে বিশ্বাস করিলে? সেই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে, শীঘ্রই তোমরা ইহার পরিণাম জানিবে। আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক হইতে কর্তন করিব এবং তোমাদের সকলকে শূলবিদ্ধ করিবই। উহারা বলিল, কোন ক্ষতি নাই, আমরা আমাদের প্রতিপালকের নিকটেই প্রত্যাবর্তন করিব। ইন্না নাতমাউ আন ইগফির লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আউওয়ালাল মুমিনিন আমরা তো আশা করি আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা করিবেন, কারণ আমরা মুমিনদের মধ্যে অগ্রণী। وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون আমি মূসার প্রতি ওহি করিয়াছিলাম এই মর্মে, আমার বান্দাদেরকে লইয়া রাত্রিকালে বাহির হও, তোমাদের তো পশ্চাদাপন করা হইবে। فأرسل فرعون في المدائن حاشرين অতঃপর ফেরাউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠাইল। ইন্নাহাউলাই লাশিরযিমাতুন ক্বালিলুন এই বলিয়া ইয়ারা তো ক্ষুদ্র একটি দল। ওয়াইন্নাহুম লানা লাগাইউন এবং উহারা তো আমাদের ক্রোধ উদ্রেক করিয়াছে। ওয়াইন্না লাজামিউন হাযিউন এবং আমরা তো সকলেই সদা শঙ্কিত। ফাআখরাজনাহুম মিন জান্নাতিন ওয়ুয়ুন পরিণামে আমি ফেরাউন গোষ্ঠীকে বহিষ্কার করিলাম উহাদের উদ্যান রাজি ও প্রস্রবণ হইতে। এবং ধনভাণ্ডার ও সুরম্য সৌধ মালা হইতে। এইরূপেই ঘটিয়াছিল এবং বনি ইসরায়েলকে করিয়াছিলাম এই সমুদয়ের অধিকারী। فأتبعوهم مشرقين وراء সূর্য উদয়কালে তাহাদের পশ্চাতে আসিয়া পড়িল। فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখিল তখন মূসার সঙ্গীরা বলিল আমরা তো ধরা পড়িয়া গেলাম। قال كلا إن معي ربي سيهدين موسى بولিল কখনোই নহে আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক সত্বর তিনি আমাকে পথ নির্দেশ করিবেন। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم অতঃপর মূসার প্রতি ওহী করিলাম তোমার যষ্টি দ্বারা সমুদ্রে আঘাত করো ফলে উহা বিভক্ত হইয়া প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হইয়া গেল। وأزلفنا ثم الآخرين আমি সেখানে উপনীত করিলাম অপর দলটিকে। وأنجينا موسى ومن معه أجمعين এবং আমি উদ্ধার করিলাম মূসা ও তার সঙ্গী সকলকে। ثم أغرقنا الآخرين তৎপর নিমজ্জিত করিলাম অপর দলটিকে। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে কিন্তু উহাদের অধিকাংশ মুমিন নহে। وإن ربك لهو العزيز الرحيم তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু। واتل عليهم نبأ إبراهيم উহাদের নিকট ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করো। إذ قال لأبيه وقومه ما تعبدون সে যখন তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা কিসের ইবাদত করো। قالوا نعبد أصناما فنظل لها عاكفين উহারা বলিল আমরা মূর্তির পূজা করি এবং আমরা নিষ্ঠার সঙ্গে উহাদের পূজায় নিরত থাকিব। قال هل يسمعونكم إذ تدعون সে বলিল তোমরা প্রার্থনা করিলে উহারা কি শুনে। أو ينفعونكم أو يضرون অথবা উহারা কি তোমাদের উপকার কিংবা অপকার করিতে পারে। قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون উহারা বলিল না তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এইরূপেই করিতে দেখিয়াছি। قال أفرأيتم ما كنتم تعبدون সে বলিল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ কিসের পূজা করিতেছ? আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা। ফা ইন্নাহুম আদুউন লি ইল্লা রাব্বাল আলামিন, ওরা সকলেই আমার শত্রু জগৎ সমূহের প্রতিপালক ব্যতীত। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদীন, যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তিনি আমাকে পথ প্রদর্শন করেন। ওয়াল্লাযী হুয়া ইউতাইমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে দান করেন আহার্য ও পানীয়। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এবং রোগাক্রান্ত হইলে তিনি আমাকে রোগমুক্ত করেন। والذي يميتني ثم يحيين, এবং তিনি আমার মৃত্যু ঘটাইবেন অতঃপর পুনর্জীবিত করিবেন। والذي اطمع ان يغفر لي خطيئتي يوم الدين, এবং আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন। رب هب لي حكما والحقني بالصالحين, হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করো এবং সৎকর্ম পরায়ণদের শামিল করো। واجعل لي لسان صدق في الاخرين, আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করো। واجعلني من ورثة جنة النعيم, এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো। واغفر لي ابي انه كان من الضالين, আর আমার পিতাকে ক্ষমা করো তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাআসুন, এবং আমাকে লাঞ্ছিত করিও না পুনরুত্থান দিবসে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসিবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন উপকৃত হইবে কেবল সে যে আল্লাহর নিকট আসিবে বিশুদ্ধ অন্তকরণ লইয়া। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের নিকটবর্তী করা হইবে জান্নাত। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওিন, এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হইবে জাহান্নাম। وقيل لهم اينما كنتم تعبدون, ওদেরকে বলা হইবে তাহারা কোথায় তোমরা যাহাদের ইবাদত করিতে। من دون الله هل ينصرونكم او ينتصرون, আল্লাহর পরিবর্তে উহারা কি তোমাদের সাহায্য করিতে পারে অথবা উহারা কি আত্মরক্ষা করিতে সক্ষম। অতঃপর উহাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে অধোমুখী করিয়া, এবং ইবলিশের বাহিনীর সকলকেও। উহারা সেখানে বিতর্কে লিপ্ত হইয়া পড়িবে। তাল্লাহি ইন কুন্না লাফি দালালিন মুবিন, আল্লাহর শপথ আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম। ইজ নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে জগৎ সময়ের প্রতিপালকের সমকক্ষ গণ্য করিতাম। ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আমাদেরকে দুষ্কৃতিকারীরাই বিভ্রান্ত করিয়াছিল। ফামা লানা মিন শাফিঈন, পরিণামে আমাদের কোন সুপারিশকারী নাই। ওয়ালা সাদিকিন হামিম, এবং কোন সহৃদয় বন্ধুও নাই। فلو أن لنا كرة فنكون من المؤمنين هاي যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটিত তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইয়া যাইতাম ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহীম তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু كذبت قوم نوح المرسلين নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল إذ قال لهم أخوهم نوح ألا تتقون যখন উহাদের ভ্রাতা নূহ উহাদেরকে বলিল তোমরা কি সাবধান হইবে না إني لكم رسول أمين আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎ সময়ের প্রতিপালক নিকটেই আছে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো উহারা বলিল আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করিব অথচ ইতর জনেরা তোমার অনুসরণ করিতেছে নূহ বলিল উহারা কি করিত তাহা আমার জানা নাই ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি লাউ তাশউরুন উহাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকেরই কাজ যদি তোমরা বুঝিতে ওয়ামা আনা বিকারিদিল মুমিনিন মুমিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নহে ইন আনা ইল্লা নাযীরুম মুবিন আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী قالوا لئن لم تنتهي يا نوح لتكونن من المرجومين ওরা বলিল হে নূহ তুমি যদি নিবৃত্ত না হও তবে তুমি অবশ্যই প্রস্তরাঘাতে নিহতদের সামিল হইবে قال رب ان قومي كذبون নূহ বলিল হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো আমাকে অস্বীকার করিতেছে فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين সুতরাং তুমি আমার উহাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করিয়া দাও এবং আমাকে ও আমার সঙ্গে যেসব মুমিন আছে তাহাদেরকে রক্ষা করো فأنجيناه ومن معه في الفلك المشحون অতঃপর আমি তাহাকে ও তাহার সঙ্গে যাহারা ছিল তাহাদেরকে রক্ষা করিলাম বোঝাই নৌজানে তৎপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করিলাম ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই বিশ্বাসী নহে وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু كَذَّبَتْ عَادٌ الْمُرْسَلِينَ আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ যখন উহাদের ভ্রাতা হুদ উহাদেরকে বলিল তোমরা কি সাবধান হইবে না আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল فاتقوا الله وأطيعون অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাই না আমার পুরস্কার তো জগৎ সমূহের প্রতিপালকের নিকট আছে أتبنون بكل ريع آية تعبثون তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করিতেছ নিরর্থক وتتخذون مصانع لعلكم تخلدون আর তোমরা প্রাসাদ নির্মাণ করিতেছ এই মনে করিয়া যে তোমরা চিরস্থায়ী হইবে وإذا بطشتم بطشتم جبارين এবং যখন তোমরা আঘাত হানো তখন আঘাত হানিয়া থাকো কঠোরভাবে فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো واتقوا الذي أمدكم بما تعلمون ভয় করো তাহাকে যিনি তোমাদেরকে দান করিয়াছেন সেই সমুদয় যাহা তোমরা জানো أمدكم بأنعام وبنين তিনি তোমাদেরকে দান করিয়াছেন চতুষ্পদ জন্তু ও সন্তান সন্ততি وجنات وعيون উদ্যান ও প্রস্রবণ إني أخاف عليكم عذاب يوم عظيم আমি তো তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিবসের শাস্তি قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين উহারা বলিল তুমি উপদেশ দাও অথবা নাই দাও উভয়ই আমাদের জন্য সমান إن هذا إلا خلق الأولين ইহা তো পূর্ববর্তীদেরই স্বভাব وما نحن بمعذبين আমরা শাস্তিপ্রাপ্তদের শামিল নই فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল এবং আমি উহাদেরকে ধ্বংস করিলাম ইহাতে অবশ্যই আছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু كذبت ثمود المرسلين সামুদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল إذ قال لهم أخوهم صالح ألا تتقون যখন উহাদের ভ্রাতা সালিহ উহাদেরকে বলিল তোমরা কি সাবধান হইবে না إني لكم رسول أمين আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎ সময়ের প্রতিপালকের নিকটেই আছে তোমাদেরকে কি নিরাপদ অবস্থায় ছাড়িয়া রাখা হইবে যাহা এখানে আছে উহাতে ফি জান্নাতিন ওয়া উয়ুন উদ্যানে প্রস্রবণে ওয়া যুরুউন ওয়া নখলিন তালউহা হাদীম ও শস্য ক্ষেত্রে এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট খর্জুর বাগানে وتنحتون من الجبال بيوتا فارهين তোমরা তো নৈপুণ্যের সঙ্গে পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিতেছ فاتقوا الله وأطيعون তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করিও না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে শান্তি স্থাপন করে না। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, উহারা বলিল তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম। মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি তো আমাদের মতো একজন মানুষ, কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত করো। ক্বাল হাযিহি নাকাতুন লাহা শিরবু ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, সালিহ বলিল এই একটি উষ্ট্রি, ইহার জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযুকুম আযাবু ইয়াউমিন আযীম, এবং উহার কোনো অনিষ্ট সাধন করিও না, করিলে মহা দিবসের শাস্তি তোমাদের উপর আপতিত হইবে। ফাআকারুহা ফাআসবাহু নাদিমিন, কিন্তু উহারা উহাকে বধ করিল, পরিণামে উহারা অনুতপ্ত হইল। ফাআখাযাহুমুল আযাব ইন্না ফি যালিকা লাআয়া ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, অতঃপর শাস্তি উহাদেরকে গ্রাস করিল, ইহাতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ, তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু। كَذَّبَتْ قَوْمُ لُوطٍ الْمُرْسَلِينَ, লুতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল। إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ, যখন উহাদের ভ্রাতা লুত উহাদেরকে বলিল তোমরা কি সাবধান হইবে না। ইন্নি লাকুম রাসূলুন আমীন, আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি ইহার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাহি না, আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকটেই আছে। আতাতুনা যুকরানা মিনাল আলামিন, বিশ্ব জগতের মধ্যে তো তোমরাই পুরুষের সঙ্গে উপগত হও। وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِنْ أَزْوَاجِكُمْ بَلْ أَنْتُمْ قَوْمٌ عَادُونَ, এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করিয়াছেন তাহাদেরকে তোমরা বর্জন করিয়া থাকো, তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। قَالُوا لَئِن لَّمْ تَنْتَهِ يَا لُوطُ لَتَكُونَنَّ مِنَ الْمُخْرَجِينَ, উহারা বলিল হে লুত তুমি যদি নিবৃত না হও তবে অবশ্যই তুমি নির্বাসিত হইবে। قَالَ إِنِّي لِعَمَلِكُمْ مِنَ الْقَالِينَ, লুত বলিল আমি তো তোমাদের এই কর্মকে ঘৃণা করি। রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়া'মালুন, হে আমার প্রতিপালক আমাকে এবং আমার পরিবার পরিজনকে উহারা যাহা করে তা হইতে রক্ষা করো। ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন, অতঃপর আমি তাহাকে এবং তাহার পরিবার পরিজন সকলকে রক্ষা করিলাম। ইল্লা আজুজান ফিল গাবিরিন, এক বৃদ্ধা ব্যতীত যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর অপর সকলকে ধ্বংস করিলাম। তাহাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট। ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে। তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু। كذب أصحاب الأيكة المرسلين آياكا باشيرا رسول গণকে অস্বীকার করিয়াছিল। إذ قال لهم شعيب ألا تتقون যখন শুআয়ব ওদেরকে বলিয়াছিল তোমরা কি সাবধান হইবে না। إني لكم رسول أمين আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না, আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকটেই আছে। অউফুল কাইলা ওয়া লা তাকুনু মিনাল মুখসিরিন তোমরা মাপে পূর্ণ মাত্রায় দিবে, যাহারা মাপে ঘাটতি করে তোমরা তাহাদের অন্তর্ভুক্ত হইও না। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম এবং ওজন করিবে সঠিক দাঁড়ি পাল্লায়। ولا تبخسوا الناس اشياءهم ولا تعثوا في الارض مفسدين লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইবে না। واتقوا الذي خلقكم والجبلة الاولين এবং ভয় করো তাহাকে যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্বে যাহারা গত হইয়াছে তাহাদেরকে সৃষ্টি করিয়াছেন। قالوا انما انت من المسحرين ওরা বলিল তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত। وما انت الا بشر مثلنا وان نظنك لمن الكاذبين তুমি আমাদের মতোই একজন মানুষ, আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের অন্যতম। فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলিয়া দাও। قال ربي أعلم بما تعملون সে বলিল আমার প্রতিপালক ভালো জানেন তোমরা যাহা করো। فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল, পরে উহাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি গ্রাস করিল, ইহা তো ছিল এক ভীষণ দিবসের শাস্তি। ইন্ন ফি যালিকা লাআয়া ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন ইহাতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু। وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ নিশ্চয়ই আল কুরআন জগৎসমূহের প্রতিপালক হইতে অবতীর্ণ। نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ জিব্রাইল ইহা লইয়া অবতরণ করিয়াছে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন, তোমার হৃদয়ে যাহাতে তুমি সতর্ককারী হইতে পারো, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, অবতীর্ণ করা হইয়াছে সুস্পষ্ট আরবি ভাষায়, ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, পূর্ববর্তী কিতাব সমূহে অবশ্যই ইহার উল্লেখ আছে, আওয়ালাম ইয়াকুল লাহুম আয়াতান আন ইয়ালামাহু উলামাউ বানি ইসরাঈল, বনি ইসরাঈলের পণ্ডিতগণ ইহা অবগত আছে, ইহা কি উহাদের জন্য নিদর্শন নহে, ওয়ালাউ নাযযালনাহু আলা বাযিল আ'জামি, আমি যদি ইহা কোন আজামির প্রতি অবতীর্ণ করিতাম, ফাকারাহু আলাইহিম মা কানু বিহি মুমিনিন, এবং উহা সে উহাদের নিকট পাঠ করিত, তবে উহারা উহাতে ইমান আনিত না, কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন, এইভাবে আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করিয়াছি, লা ইউমিনুনা বিহি হাত্তা ইয়াউল আযাবাল আলীম, উহারা ইহাতে ঈমান আনিবে না যতক্ষণ না উহারা মর্মন্তুর শাস্তি প্রত্যক্ষ করে, সায়াতিয়াহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন, ফলে তাহা উহাদের নিকট আসিয়া পড়িবে আকস্মিকভাবে, উহারা কিছুই বুঝিতে পারিবে না, ফায়াকুলু হাল নাহনু মুনযারুন, তখন উহারা বলিবে আমাদেরকে কি অবকাশ দেওয়া হইবে, আফাবিআযাবিনা ইয়াসতাআজিলুন, উহারা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করিতে চায়, আফারাআইতা ইম্মাতআনাহুম সিনিন, তুমি ভাবিয়া দেখো যদি আমি তাহাদেরকে দীর্ঘকাল ভোগ বিলাস করিতে দেই, সুম্মা জাআহুম মা কানু ইউআদুন, এবং পরে উহাদেরকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছিল তাহা উহাদের নিকট আসিয়া পড়ে, মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন, তখন উহাদের ভোগ বিলাসের উপকরণ উহাদের কোন কাজে আসিবে কি, ওয়ামা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা লাহা মুনযিরুন, আমি এমন কোন জনপদ ধ্বংস করি নাই যাহার জন্য সতর্ককারী ছিল না, যিকরা ওয়ামা কুননা যালিমিন, ইহা উপদেশ স্বরূপ, আর আমি অন্যায় আচারী নই, ওয়ামা তানাযযালাত বিহি আশ-শায়াতীন, শয়তানেরা উহা সহ অবতীর্ণ হয় নাই, ওয়ামা ইয়ানবাগী লাহুম ওয়ামা ইয়াসতাতিউন, উহারা এই কাজের যোগ্য নয় এবং উহারা ইহার সামর্থ্য রাখে না, ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, উহাদেরকে তো শ্রবণের সুযোগ হইতে দূরে রাখা হইয়াছে, ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখর ফাতাকুনা মিনাল মুআযযাবিন, অতএব তুমি অন্য কোন ইলাহকে আল্লাহর সঙ্গে ডাকিও না, ডাকিলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয় বর্গকে সতর্ক করিয়া দাও, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যাহারা তোমার অনুসরণ করে সেই সমস্ত মুমিনদের প্রতি বিনয়ী হও, ফা ইন আসাউকা ফাকুল ইন্নি বারিউম মিম্মা তাআমালুন, উহারা যদি তোমার অবাধ্যতা করে তুমি বলিও তোমরা যাহা করো তা হইতে আমি দায় মুক্ত, ওয়াতাওয়াক্কাল আলাল আযীযির রাহীম, তুমি নির্ভর করো পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর উপর, আল্লাযী ইয়ারাকা হীনা তাকুম, যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও এবং দেখেন সিজদাকারীদের সঙ্গে তোমার উঠা বসা তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ هل أنبئكم على من تنزل الشياطين তোমাদের কি আমি জানাইব কার নিকট শয়তানেরা অবতীর্ণ হয় تنزل على كل أفاك أثيم ওরা অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট يلقون السمع وأكثرهم كاذبون উহারা কান পাতিয়া থাকে এবং উহাদের অধিকাংশই মিথ্যাবাদী وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ এবং কবিদেরকে অনুসরণ করে বিভ্রান্তরাই أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ তুমি কি দেখো না উহারা উদ্ভ্রান্ত হইয়া প্রত্যেক উপত্যকায় ঘুরিয়া বেড়ায় এবং তাহারা তো বলে যাহা তাহারা করে না إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانْتَصَرُوا مِنْ بَعْدِ مَا ظُلِمُوا وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ কিন্তু উহারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে ও অত্যাচারিত হইবার পর প্রতিশোধ গ্রহণ করে অত্যাচারীরা শীঘ্রই জানিবে কোন স্থলে উহারা প্রত্যাবর্তন করিবে